কোটিপতি। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, কৃপাময়ী জননী তো কৃপার করামতি, বস্তি পিলা বিদেশরে পুরস্কার নেলা জিতি। কোটিপতি।